প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই। নিঝুম অন্ধকারে তোমাকে চাই, রাত ভোর হলে আমি তোমাকে চাই, সকালের কৈশোরে তোমাকে চাই, সন্ধ্যের অবকাশে তোমাকে চাই, বৈশাখী ঝড়ে আমি তোমাকে চাই, আষাঢ়ের মেঘে আমি তোমাকে চাই, শ্রাবণে শ্রাবণে আমি তোমাকে চাই, অকাল বোধনে আমি তোমাকে চাই। কবেকার কলকাতা শহরের পথে পুরনো নতুন মুখ ঘরে মারাতে, অগুন্তি মানুষের ক্লান্ত মিছিলে, অচেনা ছুটির ছোঁয়া তুমি এনে দিলে, নাগরিক ক্লান্তিতে তোমাকে চাই, এক ফোঁটা শান্তিতে তোমাকে চাই, বহুদূর হেঁটে এসে তোমাকে চাই, এ জীবন ভালোবেসে তোমাকে চাই। চৌরাস্তার মোড়ে পার্কে দোকানে, শহরে গঞ্জে গ্রামে এখানে ওখানে, স্টেশন টার্মিনাস ঘাটে বন্দরে, অচেনা ড্রয়িং রুমে চেনা অন্দরে, বালিশ তোষক কাঁথা পুরনো চাদরে, ঠান্ডা শীতের রাতে লেপের আদরে, কড়ি কাঠে চৌকাঠে মাদুরে তাপসে, হাসিরা গভীমান ঝগড়া বসে, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, কাপ চাই আমি তোমাকে চাই, ডাইনে ও বাই আমি তোমাকে চাই, দেখা না দেখাই আমি তোমাকে চাই, না বলা কথাই আমি তোমাকে চাই। শির সিন্দুর কোন নতুন নভেলে, হঠাৎ পড়তে বসা আবোল তাবোলে, অবোধ্য কবিতায় ঠুংরি খেয়ালে, স্লোগানে স্লোগানে ঢাকা দেয়ালে দেয়ালে, সলিল চৌধুরীর ফেলে আসা গানে, চৌরাসিয়ার বাসি মুখরিত প্রাণে, ভুলে যাওয়া হিমাংশু দত্তর সুরে, সেই কবেকার অনুরোধের আসরে, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, অনুরোধে মিনতিতে তোমাকে চাই, বেদনার আরতিতে তোমাকে চাই, দাবি দাওয়া চাহিদায় তোমাকে চাই, লজ্জা বিধায় আমি তোমাকে চাই, অধিকার বুঝে নেয়া প্রখর দাবিতে, সারা রাত জেগে আঁকা লড়াকু ছবিতে, ছিপে কবিতা ছন্দে ভাষায়, গদ্যের যুক্তিতে বাঁচার আশায়, শ্রেণীহীন সমাজের চির বাসনায়, দিন বদলের খিদে ভরা চেতনায়, দ্বিধা দ্বন্দ্বের দিন ঘোচার স্বপ্নে, সাম্যবাদের ডাক ঘুমে জাগরণে, বিক্ষোভে বিপ্লবে তোমাকে চাই, ভীষণ অসম্ভবে তোমাকে চাই, শান্তি অশান্তিতে তোমাকে চাই, এই বিভ্রান্তিতে তোমাকে চাই, প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই।